كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই নিহিত আছে উত্তম আদর্শ। তাই তো আল হিরার সুরে সুরে বলতে হয়, নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায়, নবীর মতো যেমন মানুষ মিলবে না রহায়। আব্দুল্লাহর ওরসে ছিল, মা আমেনার গর্ভে এলো। ওরে উম্মকে বাসাইতে নবী, ওরে উম্মকে তরাইতে নবী, এলেন দুনিয়ায়। নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায়, নবীর মতো এমন মানুষ মিলবে না রহায়। রোজ হাসরের কঠিন দিনে সেই নবীজির সাফাত বিনে, রোজ হাসরের কঠিন দিনে সেই নবীজির সাফাত বিনে। ওরে কান্দারি হইয়া নবী, ওরে কান্দারি হইয়া নবী, পার করিবেন হায়। নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায়, নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায়। সব মানুষের কথা ছাড়ি নবীজির কথা ধরি, সব মানুষের পথ ছাড়ি নবীজির পথ ধরি। ওরে নইলে সেদিন বিপদ হবে, ওরে নইলে সেদিন বিপদ হবে, শোনো মমিন ভাই। নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায়, নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায়, নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায়।